إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়াকে আপন করছি, যিনি আমাদেরকে জুমার সালাতের পরে আবারও দ্বীনি ইলম অর্জন করার জন্য, কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য বসার তৌফিক ইনায়াত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আজকে কিতাবের থেকে দার্স হবে না। আজকে যে বিষয়টা আলোচনা করছি, আমাকে এক ভাই একটা লেখা দিয়ে গেলেন, ইন্টারনেট থেকে যেটা পাওয়া, এটা কোরআনের আলো ডট কম, তারপরে আই লাভ আল্লাহ ডট কম, এসব ওয়েবসাইটে দেওয়া আছে। লেকচারটা দিয়েছেন উস্তাদ নোমান আলী খান, আমেরিকার এক বড় মসজিদের ইমাম খতিব। এখানে লেখা আছে, আমার ক্ষিপ্ত মুসলিম যুবক ভাইদের প্রতি, ক্ষিপ্ত মুসলিম যুবক ভাইদের প্রতি তিনি একটা নসিহা দিয়েছেন, এবং লেখা আছে এখানে, প্রবন্ধটি পড়া হলে শেয়ার করতে ভুলবেন না, ব্যাপক প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে শেষে। আমি মনে করি এটাও ইহুদি খ্রিস্টানদের বোমার হামলা যে ক্ষতি করে, তার চেয়ে বড় ক্ষতি করে এই লেকচারগুলো। আমি এটাও শুনতে পেলাম যে আমাদের অনেক তাওহীদবাদী ভাইয়েরা এই লোকের লেকচার শুনে, সেজন্য বিষয়টা আলোচনা করা প্রয়োজন মনে করেছি, যেহেতু আমাদের ভাইরা বিভ্রান্ত হচ্ছে এই লেকচার শুনে। এখানে তিনি যে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তা হচ্ছে, গত কয়েক মাস আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র করা, গালাগালি করা, এটার উপরে পুরো দুনিয়ার মুসলিমরা যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, ওনার আপত্তি মূলত তার উপরে। কেন মুসলিম এটা করবে? মুসলিমরা ঘুমিয়ে থাকবে? এই জন্য তিনি দলিল পেশ করেছেন, তায়েফের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেয়েছেন, তিনি বদদোয়া করেন নাই, আরো বরং রক্তগুলো তুলে নিয়েছেন যাতে করে জমিনে রক্ত না পড়ে, জমিন যাতে সাক্ষী হয়ে না যায়। এমনি ভাবে দলিল পেশ করেছেন বিভিন্ন সাহাবীদের উপর নির্যাতনের ঘটনা, দলিল পেশ করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করছিল এক লোক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোনো উত্তর দেন নাই, আবার আবু বকরকেও গালিগালাজ করলো, তারাও কোনো উত্তর দেন নাই। কাজী মুসলিমদের উচিত এ নিয়ে মাথা ঘামানো ঠিক না। তিনি যুক্তিগত দলিল পেশ করেছেন যে আজকে যদি মুসা আলাইহিস সালামকে কেউ গালিগালাজ করে, তো তাহলে তো ইহুদিরা খেপে যায় না, ঈসা আলাইহিস সালামকে গালিগালাজ করলে খ্রিস্টান খেপে যায় না, আমরা কেন খেপে যাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু বললে? এতে উনি খুব লজ্জা পান। খ্রিস্টান বন্ধুরা, অমুসলিম ওনার বন্ধুরা, ওনার বন্ধু নকল করছি আমি, উনি লেখছেন, অন্য ধর্মের মানুষ প্রশ্ন করে মুসলমানেরা কেন এত খেপা, যখন কেউ আমাদের যীশু খ্রিস্টকে নিয়ে ঠাট্টা করে টিভিতে অনুষ্ঠান করে, কই আমরা খ্রিস্টানরা তো খেপে উঠি না, মুসাকে নিয়ে তো অহরহ ঠাট্টা কৌতুক হয়, কই ইহুদিরা তো খেপে ওঠে না, হিন্দু ধর্ম নিয়ে তো সবসময় হাসি তামাশা করা হয়, কই হিন্দুরা তো খেপে ওঠে না, আমার তোমাদের মুসলমানদের সমস্যাটা কোথায়? তোমাদের নিয়ে কিছু বলা যায় না? তোমাদের কি বাক স্বাধীনতা বলতে কোনো কিছু সম্পর্কে ধারণা নেই? তোমরা এত খেপে যাও কেন? এটা বাক স্বাধীনতা করতে ওনার এটা উনি নকল করছেন। আমার মনে হয় এই প্রশ্ন নাকি কোনো ইহুদি খ্রিস্টান করে নাই, যে ইহুদি খ্রিস্টানরা করছে এটা উনি নিজেই। উনি যে বলছেন যে অমুসলিমরা এই প্রশ্নগুলো করে আর উনি লজ্জা পান, সেই অমুসলিম ইহুদি খ্রিস্টান অন্য কেউ না, সেই লোক উনি নিজেই। এই প্রশ্ন উনি নিজেই তৈরি করেছেন, এটা মনে রাখতে হবে। উনি কোনো দলিল খুঁজে পান নাই। এর উপরে আমার লেকচার আগে আছে, যেহেতু এই লোকের বক্তব্য আমাদের ভাইয়েরা শুনে, বিশেষ করে ইন্টারনেট ব্যবহারকারী শিক্ষিত ভাইয়েরা, এবং এরকম কিছু ভাইয়েরা এটা ব্যাপক প্রচারও করছে, তো সেজন্য এটা জরুরি মনে হয়েছে এ ব্যাপারে সাবধান করে দেওয়া। এজন্যই আমার মনে হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অমুসলিম দেশে বসবাস করে সে আস্তে আস্তে অমুসলিম হয়ে যায়। এই কাফেরদের দেশে একদল আলেমরা বসবাস করে, ওখানে গিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা পায়, কিছু ভালো ভালো কথা বলে, এতে মুসলিমরা আকৃষ্ট হয়ে যায়, বিশেষ করে যুবক ভাইয়েরা। আর অপরদিকে এমন একটা সর্বনাশ করে দেয় যেটা ইহুদি খ্রিস্টানদের পক্ষে আর বড় কোনো উপকার থাকে না। এই জন্য সরকার ওদেরকে বাহবা দেয়, পুরস্কার দেয়, ওদেরকে বড় বড় অনুষ্ঠানে ডাকে। এই লোক লিখেছে, যখন আমাকে প্রথমে প্রশ্নটা করা হয়, আমার জবাব হলো, উনি এখানে কিছু জবাব দিচ্ছেন যে এই কারণে আমার করি, উনি এখানে প্রশ্ন তুলেছেন যে ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এরাও তো নবী, কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যতবার এসেছে তার চেয়ে বেশি এসেছে মুসা আলাইহিস সালামের কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কোরআনে উল্লেখ করা হয়েছে 4 বার, আর মুসা আলাইহিস সালামের কথা উল্লেখ করা হয়েছে 70 বারেরও বেশি। যখন মুসাকে খোঁচা দিয়ে ঠাট্টা করা হয় তখন অনেক অনেক বেশি করা হয়, যখন ঈসা আলাইহিস সালামকে নিয়ে বিদ্রূপ করা হয় তখনও অনেক অনেক বেশি করে বলা হয়, তখন কোথায় থাকে আমাদের রাগ? ও, ওটা ইহুদি খ্রিস্টানদের সমস্যা। এটা কি ওদের সমস্যা, আমাদেরও সমস্যা, আমাদের সমস্যা না? মানে উনি প্রশ্ন করেছেন। আমি ওনাকে এবং ওনার হিতাকাঙ্ক্ষী বন্ধুদেরকে বলতে চাই, আমরা মুসা আলাইহিস সালামের জন্য খেপে যাই, ঈসা আলাইহিস সালামের জন্য খেপে যাই, আল্লাহ নিজেও খেপে গেছেন। ওনার যদি চক্ষু না থাকে, এলেম কালাম না থাকে, বড্ড মূর্খ হয়ে থাকেন, ওনাকে আমি কোরআনের আয়াত বলে দিচ্ছি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাকাদ কাফার আল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই কাফের হয়ে গেছে ওই সমস্ত লোকেরা যারা বলে, কি বলে, ওজাইর ইবনুল্লাহ, ওজাইর আল্লাহর পুত্র, নিশ্চয়ই কাফের হয়েছে ওরা যারা বলে ঈসা আল্লাহর পুত্র, আল্লাহ ওদেরকে কাফের বলেন নাই। এটা কি প্রতিবাদ না? আল্লাহ তাআলা কি বলেন নাই, এনতাহু আনিত তাসলিস, এই তৃতীয়বাদ থেকে বিরত থাকো? আল্লাহ প্রতিবাদ করেছেন। এমনি ভাবে গোটা মুসলিম জাতি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যেরকম ভাবে ফুঁসে উঠে, ঠিক এরকম ভাবে কোরআনে বর্ণিত এবং অবর্ণিত যারা নবী আছে সবার জন্যই মুসলিমরা প্রতিবাদ করে ফুঁসে উঠে। কোরআন কোনো পার্থক্য করে নাই। উনি বরং ওনার এই বক্তব্যে, এই আসলে কথা বলেন না, উনি বরং ওনার বক্তব্যে ইহুদিদের পক্ষেই কথা বলেছেন। উনি কি মুসলিম উম্মাকে তাহলে ইহুদি বানাতে চান? উনি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আলোচনা হয়েছে মাত্র 4 বার, আর মূসা আলাইহিস সালামের আলোচনা 70 বারেরও বেশি। এটা ঘটনা প্রসঙ্গে এসেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ তাআলা নেন নাই, উনি কি সেই রহস্য জানে? এই রকম বড্ড মূর্খেরা ইহুদি খ্রিস্টানদের পক্ষে কথা বলার জন্য এগুলো বলে থাকে। আপনাকে মনে করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাক দেন নাই তার মর্যাদার জন্য। কি সুন্দর খেতাব করেছেন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। এইগুলো যদি হিসাব করি কত জায়গা হবে? যেই কয় জায়গায় নাম উল্লেখ করেছে তা প্রয়োজন উল্লেখ করেছে, বিশেষ প্রয়োজনে। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল, এখানে উল্লেখ করা আছে বিশেষ প্রয়োজনে। নুজ্জিল আলা মুহাম্মদ, যেই কিতাব নাজিল করা হয়েছে মুহাম্মাদের প্রতি, এখানে নাম মেনশন না করলে পরে কাদিয়ানি তাবিল করবে, আরেকজনে তাবিল করবে। এই জন্য এখানে নাম নির্ধারণ করে বলা হয়েছে উনজিল আলা মুহাম্মদ, ওই কিতাবের উপরে ঈমান আনো যে কিতাব নাজিল করা হয়েছে মুহাম্মাদের প্রতি, যাতে করে আর কেউ দাবি করতে না পারে যে আমার প্রতি কিতাব নাজিল করা হয়েছে। রাসূল বললে, এইখানে যদি রাসূল বলো তো নুজ্জিল আলার রাসূল, নুজ্জিল আলার নবী, নবীর প্রতি, রাসূলের প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে ওইটার উপরে ঈমান আনো, তাহলে একজনে দাবি করলো আমি সেই রাসূল। গোলাম আহমদ কাদিয়ানি চালাকি করেছে। কোরআনের সূরায়ে সফে বলা আছে ঈসা আলাইহিস সালাম বললেন অমুসাদ্দিকাম বিরাসূলিন ইয়াতী মিন বাদ ইসমিহি আহমদ, আমি সত্যায়ন করছি এমন একজন রাসূলের যিনি আমার পরে আসবেন তার নাম হচ্ছে আহমদ। এই গোলাম আহমদ এতটুকু সুযোগ পেয়ে দাবি করলো আমি তো সেই গোলাম আহমদ। এজন্য পাকিস্তানের একজন বড় আলেম ছিলেন আতাউল্লাহ শাহ বুখারি, তিনি বলেন ওই গোলাম এইখানে তো আল্লাহ বলেছেন আহমদ, তুই তো গোলাম আহমদ, আহমদের গোলাম। সে বলল না আমার বাপ এটা ভুল করে নাম রেখেছেন গোলাম আহমদ, আসলে আমি আহমদ। উনি চিন্তা করলেন এই যেমন এই দূর তেমন মুগুর না তো হবে না, আল্লাহর কাছে আগেই তওবা করে নিলেন, আল্লাহ তুমি ক্ষমা করে দিও, শুধুমাত্র বাতিলকে জবাব দেওয়ার জন্য আমি বলছি। উনি বললেন দেখো আমার নাম আতাউল্লাহ, প্রথম শব্দ আতা, পরের শব্দ কি আল্লাহ, তো আতা শব্দটা আমার বাপ ভুল করে রেখেছেন, আমি আসলে আল্লাহ, তো আমি আল্লাহ হয়ে বলছি তোর মতো আহাম্মককে আমি নবী করে পাঠাই নাই। তো যাই হোক, এই কাদিয়ানি এতটুকু সুযোগ পেয়ে এই কাদিয়ানি বইগুলো নিয়ে থাকবেন কি আছে আমাদের কেউ নাই এখানে, আপনি একটু কাজ করেন, ওই আমার রুম থেকে টেবিলের উপরে কাদিয়ানিদের বই আছে, গোলাম কাদিয়ানির ছবি আছে, কাদিয়ানির ছবি পুলিশের ডিউটি করতো কাজে লাগে। আচ্ছা, তো বলছিলাম যে বিষয়টা এই কাদিয়ানি এতটুকু সুযোগ পেয়ে হাতছাড়া করে নাই, আর এইখানে যদি নুজ্জিল আলা মুহাম্মদ না বলে বলতেন নুজ্জিল আলা আহমদ, কাদিয়ানি বলতো যে আমি তো সেই আহমদ, আমার উপরে যা নাজিল করা ছিল মানতে বলা হয়েছে। যদি এখানে বলা হতো নুজ্জিল আলার রাসূল, আরেকজন রাসূল দাবি করে বসতো আমি সেই রাসূল। এই প্রয়োজনে এখানে নাম নির্ধারণ করা হয়েছে, নতুবা আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য জায়গায় আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেছেন, খেতাব করেছেন, ডাক দিয়েছেন, নাম উল্লেখ করেন নাই। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ মর্যাদা। পক্ষান্তরে অন্য নবীর বেলায় এটা হয় নাই, সেখানে বলেছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া তুমি কিতাব গ্রহণ করো, ইয়া মূসা ইন্নি আনাখতারতুকা, হে মূসা আমি তোমাকে নির্বাচন করেছি, ইয়া ঈসা এরকম সম্বোধন করা হয়েছে। কাজে মনে রাখতে হবে উনি এখানে যে কথাগুলো বলেছেন সেটা ওনার অজ্ঞতারই পরিচয়। এরপরে যে বিষয়টা তা হচ্ছে মুসলিম জাতি কেন খেপে যায় না যখন মুসার কথা বলা হয়। মুসা আলাইহিস সালামের কথা বলা আরো অনেকগুলো বই আছে, বড় একটা বই আছে ওদের, এটা ওদের দিয়ে যান, এটা কাদিয়ানিদের নতুন করে বই ছাড়া হয়েছে। এই বইগুলো দিয়ে দেখেন কি সুন্দর লাগছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা দেখলে যে কোনো লোক মাশাআল্লাহ ইসলামের বই কালেমা লেখা আছে আর কি, বিসমিল্লাহ লেখা আছে, বিসমিল্লাহ রহমান রহিম লেখা আছে, আরো কিছু বই আছে লেখছে, আহমদিয়া মুসলিম জামাতের পরিচিতি। আমি বলছিলাম যে এই লোকগুলো মুসলিম জামাত, তাতে সাধারণ একজন লোক মনে করে যে এরা মুসলিম জামাত, বিভিন্ন জামাতের জামাত ইসলামী আছে, খেলাফত মজলিস আছে, এরকম ভাবে কি আছে, ইসলামী আন্দোলন আছে, এরকম ভাবে নিজাম ইসলাম পার্টি আছে, এটাও একটা ইসলামী জামাত, মুসলিম জামাত, ইসলামী সমাজ আছে, এটা মুসলিম জাতি হলো, এই হলো, এভাবে একটা প্রতারণা করছে এরা। এরপরে বলছে যে আজকের খুতবায় আমি আরো কিছু বলতে চাই, উনি বলতেছেন আর কি, আজ আমি ক্ষুব্ধ, সত্যিই ক্ষুব্ধ, কিন্তু আমি আজ ক্ষুব্ধ আমার যুবক মুসলমান ভাইদের প্রতি। আপনারা আল্লাহর দিনকে রক্ষা করতে চান, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষা করতে চান, তাহলে আগে তার সম্পর্কে জানুন। যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের উপর সরাসরি থুতু নিক্ষেপ করেছে তাদের চেয়ে বেশি আর কে তাকে অপমান করেছে বলুন? এই যে থুতু নিক্ষেপ করেছে এটা জাল হাদিস, এটা আল্লাহর রাসূলের মুখে থুতু নিক্ষেপ করেছে, এটা একটা আলীর একটা ঘটনা পাওয়া যায় যে ওনার মুখে একজন থুতু নিক্ষেপ করেছিল, সেইটা বোধ হয় উনি অজ্ঞতার কারণে এটা বলেছেন, আমার জানা নেই। ওনার যদি কোনো সহি দলিল জানা থাকে মেহরবানি করে জানাইতে বলবেন। যাই হোক, এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রতিবাদ করেন নাই। আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই, এই কাহিনীগুলো কি মক্কার না মদিনার? মক্কার। তখন কি ইসলাম পূর্ণতা লাভ করেছিল নাকি অসম্পূর্ণ ছিল? তো উনি যদি এখন সেই মক্কার কাহিনীতে দলিল পেশ করেন তাহলে ওনার উচিত মসজিদে জুমা না পড়ান, কারণ মদিনা মক্কা থাকা অবস্থায় জুমা ফরজ হয় নাই। আমি খতিব কি যেন নাম উস্তাদ নোমান আলী খান সাহেবকে সম্বোধন করে বলছি, আপনি যদি আমার লেকচার কোনো সময় শুনেন অবশ্যই শুনবেন, কারণ আপনার শিষ্যরাই দিয়েছে আমার কাছে। আপনাকে আমি বলছি যে আপনি যদি মক্কার কাহিনী দিয়ে যুবকদেরকে আপনি সংশোধন করতে চান তাহলে আপনি মক্কার জীবনে ফিরে যান, মক্কায় যে কয়টা সূরা নাযিল হয়েছিল ওইগুলো পরিমাণ আনেন। মক্কায় জুমার সালাত ছিল না, আপনি কেন জুমার সালাত পড়াইতে গেলেন? মক্কায় ঈদের সালাত ছিল না, আপনি কেন ঈদের সালাত খুতবা দেন? মক্কায় সিয়াম ছিল না, আপনি কেন সিয়াম রাখেন? আর আমার তো মনে হয় বুশ থেকে যে শুরু হয়েছে ইফতার পার্টি, আপনি সেখানে গেছেন কিনা সন্দেহ হচ্ছে, আপনি কেন সিয়াম রাখেন? মক্কার কোনটাই না। আর যদি বলেন যে না মক্কার থেকে মদিনায় যাওয়ার পরে ইসলাম পূর্ণতা লাভ করেছে, আমাকে এখন পূর্ণ ইসলাম মানতে হবে, তাহলে আপনাকে বলি কান খুলে শুনুন, চোখ খুলে দেখুন, কোরআনে পরিষ্কার বলা আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে উপহাস করেছিল, মজাক করেছিল কিছু লোকেরা, আল্লাহ তাআলা প্রতিবাদ করেছেন। হাফেজ একজনের দিক চলে আসো, আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন যে কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমানের পরে কুফর করে বসেছো। তারা কি করেছিল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহাস করেছিল। মক্কার মদিনার মুনাফিক নেতা ঘোষণা করলো লা ইউখরিজান্নাল আযযু মিনাল আযাল, এইবার মদিনায় গেলে আমাদের সম্মানিত লোকেরা ইতর লোকদেরকে বের করে দিবে। আল্লাহর নবী নিজেও প্রতিবাদ করেছেন, আল্লাহ করে প্রতিবাদ করেন নাই? আল্লাহর নবীর বিরুদ্ধে যখন কথা বলল মদিনার ইহুদি আবু রাফে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করার জন্য লোক পাঠান নাই, তাকে হত্যা করা হয়েছে। ওনার যদি হাদিস না জানা থাকে, বুখারীর কিতাবুল মাগাজি খুলে দেখতে বলা হচ্ছে, আবু রাফের কাহিনী দেওয়া আছে, কাব ইবনে আশরাফের কাহিনী লেখা আছে। এরপরে ওনাকে আমি আরো বলবো, আপনার যদি হাদিস সম্পর্কে অজ্ঞতা থাকে বাংলাদেশে চলে আসুন, আপনাকে হাদিস খুলে পড়াবার জন্য প্রস্তুত রয়েছি, কারণ আপনার দ্বারা উম্মাহ গোমরাহ হচ্ছে। মক্কা বিজয়ের হাদিস পড়ুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, যুদ্ধের পোশাকটা এখনো খোলেন নাই, এর মধ্যে বলা হলো, আপনারা জানেন আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে সমস্ত মানুষদের ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু নির্দিষ্ট কয়েকজন লোককে ক্ষমা করেন নাই। এর মধ্যে একজন ছিল ইবনু খাতাল, কি নাম? ইবনু খাতাল। আল্লাহর নবীকে বলা হলো, এই যে ইবনে খাতাল, যাকে ক্ষমা করা হয় নাই, সাধারণ ক্ষমার আওতায় আসে নাই, ওই ইবনে খাতাল মুতাআল্লিকুন বিআস্তারিল কাবা, আপনার কাছে যদি মাকতাবায় সামেলা থাকে তাহলে আপনি মুতাআল্লিকুন লিখে সার দিন, অথবা ইবনু খাতাল লিখে সার দিন, হাদিসগুলো চলে আসবে কোন কোন কিতাবের কত পৃষ্ঠে আছে। ইবনে খাতাল মুতাআল্লিকুন বিআস্তারিল কাবা, না পাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আল্লাহর নবীকে বলা হলো, ইবনে খাতাল কাবার গিলাব ধরে ঝুলে আছে, কাবার গিলাব ধরে ঝুলে আছে, অথচ কাবা সম্পর্কে বলা আছে ওমান দাখালাহু কানা আমেনা, যে ব্যক্তি হারামের সীমানার মধ্যে প্রবেশ করবে সে নিরাপত্তা লাভ করবে। সেই হারামের সীমানার ভিতরে, হারামের সীমানার ভিতরেই না খালি, মসজিদুল হারামের ভিতরে, মসজিদুল হারামের ভিতরেই না খালি, মাতাফ ত্যাগ করে কাবার গিলাব ধরে ঝুলেছিল যে লোকটা জীবন বাঁচাবার জন্য। আল্লাহর নবীকে বলা হলো, ইন্না ইবনে খাতাল মুতাআল্লিকুন বিআস্তারিল কাবা, ইবনে খাতাল কাবার গিলাফের সঙ্গে ঝুলে আছে বাঁচার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকতুলুহু, ওকে ওখানেই কতল করে দাও। কি অপরাধ ছিল ইবনে খাতালের? ইবনে খাতাল ইসলাম গ্রহণ করে মদিনায় গিয়েছিল, পরবর্তীতে স্বার্থবাজ, কোন স্বার্থ মিলে নাই, পরে মোরতাদ হয়ে চলে আসে। এরপরে দুইটা বান্দি কিনে গায়িকা, এই গায়িকারা আল্লাহর নবীর বিরুদ্ধে হেজু করত, গান গাইত। এই অপরাধের কারণে ইবনে খাতাল কাবার গিলাফের সঙ্গে ঝুলা অবস্থা থেকে হত্যা করে দেওয়া হয়। এজন্য ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাই একটা কিতাব লিখেছেন, আমি ওই আলেমকে এবং তার লেকচার যারা শুনেন, আমি পরিষ্কার বলে এই লেকচার যে কোরআনের আলো .com-এ ছাড়া হয়েছে, এটা যদি এইরকম লেকচার ছাড়ে তাহলে এটা কোরআনের আলো নয়, এটা কাফেরের জুলমাত, কুফফারদের জুলমাত ছড়ানো হচ্ছে, আপনারা সাবধান হয়ে যাবেন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাই এর উপরে কিতাব লিখেছেন, আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, এই কিতাব আরবিতে আছে, সম্ভবত ইংলিশেও তর্জমা হয়েছে। উনি তো আশা করি আরবি পড়তে জানেন, যেহেতু উনি নাকি মাদানীয়, মদিনাতেও পড়াশোনা করেছেন, আল্লাহ আলাম, আমি নিশ্চিত ভাবে ওনার থেকে জানি না, কিন্তু লেকচারটা পৌঁছে গেছে ওর কাছে, উনি আরবি নিশ্চয় জানবেন। আমি ওনাকে বলবো এই কিতাব পড়ুন, তারপরে নিজের ভুল সংশোধন করুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করলে সাহাবা একরাম বরদাস্ত করতেন না, সে ঘটনা ওনার জানা আছে। আস-সারিমুল মাসনুল পুরো কিতাবের উপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো ব্যক্তি গালিগালাজ করে, যদি আল্লাহকে গালিগালাজ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, সেই ব্যক্তির দুনিয়ায় থাকার কোনো অধিকার থাকে না। এই জমিনের মালিক আল্লাহ, আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তার দূত হিসেবে। আল্লাহর রাসূলকে গালি দিলে পরে তার দুনিয়ায় থাকার অধিকার সে হারিয়ে ফেলে। এজন্য মুসলিম যুবকেরা যারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তারা ঠিকই করেছে। অবশ্য উনি একটা কথা এখানে লিখেছেন যে এর দ্বারা তাকে হাইলাইট করা হয়েছে, তাকে প্রচার করা হয়েছে, এটা ঠিক আছে। তো উনি এটা লিখে যদি বলতেন যে ঠিক আছে একে কতল করার জন্য আমার কিছু পরিকল্পনা আছে, তাহলে আমি তাকে ধন্যবাদ জানাইতাম। কিন্তু উনি তা না বলে এখানে অনেকগুলো দলিল পেশ করেছেন, মক্কার কাহিনীগুলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন নাই, সাহাবারা কিছু বলেন নাই, আমরা ঘুমিয়ে থাকব। উনি সেটাই উপদেশ দিয়েছেন। এজন্য আমাদের মনে রাখতে হবে এটা বাস্তব, যখনই কোনো ব্যক্তি আল্লাহর রাসূলকে গালিগালাজ করে, যেহেতু তার জীবনের নিরাপত্তা সে হারিয়ে ফেলেছে, এই জমিনে থাকা তার অধিকার নেই, এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাহাবায়ে কেরামদের গোপনে পাঠিয়ে দিয়েছেন এবং তাকে হত্যা করা হয়েছে, ঠিক এরকম ভাবে দুনিয়ার যে কোনো প্রান্তে, চাই নামধারী মুরতাদ মুসলমান হোক অথবা কাফের হোক, আল্লাহর নবীকে নিয়ে গালিগালাজ করবে, ব্যঙ্গচিত্র অঙ্কন করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, তাকে গোপনে হত্যা করে দেওয়া, ওকে নিয়ে মিছিল মিটিং করা দরকার নাই, ওকে নিয়ে মিছিল করবেন তাহলে কুফফাররা ওকে আরো হিরো বানাবে। এজন্য উনি যদি এই সমাধানটা দিতেন তাহলে খুব খুশি হতাম, কিন্তু উনি বোধহয় কাফের রাস্তায় থাকার কারণে ঈমানের শৌর্য বীর্য সব কিছু হারিয়ে এখন কুফফারদের মিশন বাস্তবায়ন করতে নেমেছেন। উনি বলেছেন মুমিনরা উত্তেজিত হবে না। আমি ওনাকে বলি আপনি বোধহয় কোরআনও পড়েন নাই, কোরআনে পরিষ্কার আয়াত আছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, হে নবী আপনি মুমিনদেরকে উদ্বুদ্ধ করুন, উত্তেজিত করুন কিতালের জন্য। উনি তো এখানেও একই নসিহা দিবেন, উনি হয়তো এটা বলবেন যে দুনিয়ার বিভিন্ন প্রান্তে মা বোনদের ইজ্জত নষ্ট করা হচ্ছে, এজন্য কিছু করার নাই, কারণ মক্কায় আল্লাহর নবী কিছু করেন নাই। আমার তো মনে হয় আল্লাহু আলাম এই জাতীয় লোকদের দিয়েই বর্তমানে যে কোরআন তৈরি করেছে জিহাদের আয়াতগুলো বাদ দিয়ে এশিয়ান কোরআন, এটা তৈরি করেছে এই সমস্ত আলেমদেরকে দিয়েই, কারণ ওরা কেমনে বুঝবে কাফেররা যে কোনটা জিহাদের আয়াত কোনটা কিসের আয়াত। কিছুদিন পরে এই আলেমরা হয়তো ইহুদি খ্রিস্টানদের পক্ষে এখন যেমন নগ্নভাবে নির্লজ্জভাবে তারা বলছে যে মুসলিম যুবকেরা কেন এরকম ক্ষিপ্ত হচ্ছে, আর এখানে লেখছে এই যুব সমাজ কখনো সম্পূর্ণ কোরআনটি জীবনে একবারও হয়তো পড়েনি, মানে যুবকদেরকে তিরস্কার করেছে, সে এই যে যুবকেরা প্রতিবাদ করেছে তারা তো কোরআন পড়েই না জীবনে, আল্লাহর কিতাবটি পড়েও দেখেনি, এটা পরিষ্কার। কোরআন উনি নিজে ঠিক মতো একবার পড়েছেন কিনা তাও জানি না, পুরো কোরআন যদি উনি পড়তেন তাহলে নিশ্চয় বিষয়গুলো উনি পরিষ্কার থাকতেন। উনি কি করে অন্য যুবক ভাইদেরকে বলছেন কোরআন পড়ান করে নাই, এটা ভিন্ন বিষয়, পুরা কোরআন পড়া উচিত। কিন্তু কেউ যদি পূর্ণ কোরআন না পড়ে, যতটুকু পড়েছে অতটুকু আমল করে, যতটুকু জেনেছে অতটুকু আমল করে, তাকে তিরস্কার করা যাবে? এখানে যে কটাক্ষ করেছে, তিরস্কার করেছে। আরো দুঃখজনক ব্যাপার কি জানেন, লেখছে এখানে যে যুব সমাজ যারা এই নিম্নমানের কুরুচিকর হীনবুদ্ধির ফিল্মটি দেখে উত্তেজিত হচ্ছে, সেই একই যুব সমাজ কখনো সম্পূর্ণ কোরআনটি জীবনে একবারও পড়ে দেখেনি, তারা কখনো আল্লাহর কিতাবটি পড়েও দেখেনি। আপনাদের সেই সব ভিডিও দেখার সময় দেখা আছে, সময় আছে, আর আল্লাহর বইটি পড়ার সময় নেই, নসিহাত ঘুরে দিল আরেকদিকে। মানে সে দেখেন কি কৌশলে কোরআনের কথাও বলছে, অর্থাৎ সে কোরআনের দিকে নিয়ে আসলো, কোরআন পড়তে হবে, অথচ কোরআনের মধ্যে জেহাদের আয়াতগুলো আছে না, কেতালের আয়াতগুলো আছে না। আমি তো মনে করি যে এই যুবকেরা ক্ষিপ্ত হয়েছে, তারা কোরআন পড়ে শুনেই ক্ষিপ্ত হয়েছে। আপনি কোরআন পড়েন নাই বলে আপনার মধ্যে কোনো তেজ আসে নাই, এই যুবকরা কোরআন পড়েই উত্তেজিত হয়েছে। এরপরে এটা পুরো এইভাবে আছে আরো কিছু, ওরা কি বলে আবার লেখছে, আর হ্যাঁ এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরাই, মানে এগমন করে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এখন আমি যদি কাউকে ইসলামের ব্যাপারে কোনো দাওয়া দেই, আমি তাদের সাথে আল্লাহ সম্পর্কে কিছু বলতে পারবো না, আমি তাদের সাথে আমাদের রাসূল সম্পর্কে কিছু বলতে পারবো না, আমি তাদের সাথে কোরআন সম্পর্কে কিছু বলতে পারবো না, প্রথমেই আমাকে ব্যাখ্যা করতে হয় যে সব মুসলমানই আসলে খেপানা। ওরা বলে আমি সিএনএন দেখলাম, তো মুসলমানরা কি করে দেখলাম, ওরা পুলিশের সাথে কেমন দাঙ্গা ফাসাদ করছে ইত্যাদি ইত্যাদি, পুরো আলোচনার মোড় ঘুরে যায়, দিনের বিষয়ে আরো কিছু বলার উপায় আর থাকে না। কারণ আমাকে তখন কোন উত্তেজিত মুসলমান ভাইয়ের বুদ্ধিহীন আচরণ সম্পর্কে কৈফিয়ত দিতে হয়, কোন অপরিণত মুসলমান ভাই সম্পর্কে যাকে সহজেই ইচ্ছা মতন ব্যবহার করা যায়, আমরা আমাদের উম্মার যুব সমাজকে সঠিক শিক্ষা দিতে ব্যর্থ হচ্ছি। আবেগকে সামাল দিয়ে বুদ্ধিমত্তার সাথে আচরণ করার শিক্ষা, বুদ্ধিদীপ্ত চিন্তাশীল আচরণ করার শিক্ষা, এগুলো লিখেছেন। এরপরে এইসব বিষয়গুলো নিয়ে এরপরে গাঠি হলে আমি কোনো প্রতিবাদ করতাম না, এটা গাঠি না, এগুলো আমাদের ভাইদের, আমাদের অনেক বেড়ে তার লেকচার শুনে, যারা এখানে আসে তারা ইন্টারনেটে বসে পড়ে ওনার লেকচার শুনে, গাঠি হলে আমার কোনো আপত্তি ছিল না, গাঠি হলে এরকম বলতেছে, তো তাতে আর কি আছে, তাদেরকে সবাই চেনে গাঠিওয়ালা, আর এদেরকে চেনে কি মুওয়াহ্হিদ, এদের নাম কি মুওয়াহ্হিদ আলেম, তাওহীদবাদী আলেম। আর এইরকম লোকদের লেকচার শুনে যারা একটু দিনের পথে অগ্রসর হচ্ছে তারা আবার খাসি হয়ে যাচ্ছে। এই জন্য এখানে আরো অনেক কিছু লেখছে, আজকের দিনে এই পৃথিবীতে আমাদের কাজ হলো দিনকে নিজের মধ্যে ধারণ করে দিনের প্রতি প্রতিনিধিত্ব করা, মানুষকে জানানো যে ইসলাম আসলে কি, আপনার প্রতিবেশীর কি প্রতিবেশীকে জানে ইসলাম কি না, এমন অনেক মানুষ আছে যারা মসজিদের পাশেই 20 বছর ধরে বসবাস করছে, এইসব বাস করছে আর কি। মানে এখন এখানে যারা উনি মূল কথা বলতে চাচ্ছেন যে আমাদের নিজের মধ্যে ইসলাম ফিট করতে হবে, এটা একটা আরবদের বক্তব্য আছে। আপনি কি বলতে চাচ্ছেন? আচ্ছা দেখি, সে দেখি যাবার এই জাতীয় কোনো কিছু না, আচ্ছা এটা পরে দেখ, সময় এটা আবার আগামী জুমায় পাবেন, আপনারা লেকচার কোনো বিষয় থাকলে শিক্ষা দেবেন আগে, তাহলে আমার দেখতে হবে, না দেখে তো কিছু বলা যায় না, কোনো মন্তব্য করা যায় না, দেখে তারপরে যখন দেখি যে হ্যাঁ আমি পরিষ্কার, কোন নাম দেখে বড় শেখ এই সব দেখে বিভ্রান্ত হই না, কারণ এই সময়টা অতিক্রম করে চলে এসেছি। জীবনের একটা সময় ছিল বড় বড় আলেম কি বলে, ডিগ্রিধারী বিজ্ঞ আলেম কি বলছেন, এই দেশের হাজার হাজার আলেম কি বলছেন, এখন ওইটা মাথার থেকে সরাইয়া এখন বলি কোরআন সুন্নাহ মোতাবেক কে বলছে, সে যদি একেবারে ছোট্ট ব্যক্তি হয়, একটা আদনা তালেবেলেম হয়, সে যদি কোরআন সুন্নাহর দলিল পেশ করে আমি তার কাছে আত্মসমর্পণ করতে প্রস্তুত। আর যদি বিজ্ঞ আলেম, বড় আলেম, লক্ষ লক্ষ আলেম সবাই মিলে বলছে, সব মসজিদের ইমামরা বলছে, সব পীর সাহেবরা বলছেন, সব মুহাদ্দিসরা বলছেন, সব শাইখুল হাদিস সাহেবরা বলছেন, সব মুফতি সাহেবরা বলছেন, কিন্তু কোরআন সুন্নাহর বিপক্ষে, তাহলে কি হবে? পুরা দুনিয়া একদিক চলে যায় মানতে রাজি না। এখন এই দৃষ্টিভঙ্গি নিয়ে আছি। কাজেই কোনো ব্যক্তির ডিগ্রি দেখে এটা প্রয়োজন মনে করি না, বলে আপনি আপনার বইতে ডিগ্রি লেখেন কি জন্য? লেখি ওদের জন্য। এটা ইনশাআল্লাহ সামনে যেতে বন্ধ করে দিব। লেখতে হয় কি জন্য? আমি যদি না লেখি তাহলে ওরা বলে কি আপনি বইটা নিয়ে যাবেন? আর এরকম কত লোক বাজারে আছে, উনি কোন আলেম নাকি? তো সেই জন্য পরিচয় দেয় যে না, এই বাংলাদেশে অন্তত পক্ষে সর্বোচ্চ যে প্রতিষ্ঠানগুলো সেখানে আমি পড়াইছি, খালি পড়ি নেই তা না। দেওবন্দি মাদ্রাসার গোড়া কোথায়? দেওবন্দ ইন্ডিয়াতে। আমি ইন্ডিয়ার একজন ভালো ছাত্র, দেওবন্দ মাদ্রাসার একজন মমতাজ ছাত্র। আমার নাম্বার দেখেন না, 50-এ 50 আছে, ও 50 মার্কে পরীক্ষা হয়, 50 মার্কে 50-এ কয়েকটায়, আর সর্বনিম্ন আছে 45। অর্থাৎ 50 মার্কে 45-এর নিচে আমার কোনো মার্ক নাই। আমার সঙ্গে যারা পড়েছে বাংলাদেশে বহু আছে, দেওবন্দে ওই সময় তার বাংলাদেশ নাই। তা আমি যদি এরকম রাস্তার কোনো ব্যক্তি হইতাম, এতদিনে তারা কাউবানে উড়ে যেত আমাকে। আমি বাংলাদেশের বড় একটা মাদ্রাসা আছে শাইখুল হাদিস, যেখানে পড়াইছেন আগে শাইখুল হাদিস আজিজুল আকসাম মারা গেলেন, ওনার এই শাইখুল হাদিস খেতাব যে মাদ্রাসার থেকে, আমি নিজেও ওই মাদ্রাসার শাইখুল হাদিস ছিলাম, বরিশাল মাহমুদিয়া মাদ্রাসা। এই শাইখুল হাদিস আজিজুল আকসাম, এই সালাউদ্দিন সাহেব, এরা বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন এই লালবাগ মাদ্রাসা ছিল, তার বন্ধ হয়ে গেছিল, ওই মাদ্রাসা খোলা ছিল। তখন এরা ছাত্র মাত্র নিয়ে সব চলে গেছিল কোথায়, ওই মাহমুদিয়ায়। ওই যে বাইতুল মোকারম ইমাম সাহেব ছিল নুরুদ্দিন সাহেব, উনি ওই মাদ্রাসার ছাত্র, ওই মাদ্রাসা থেকে তারা বাস করছে। তো এখন একদিকে বরিশাল মাহমুদিয়া মাদ্রাসায় পড়েছে দীর্ঘদিন, একদিকে জামিয়া রহমানিয়া বাংলাদেশের শীর্ষ পর্যায়ের মাদ্রাসা, যেখানে আমি পড়ছি এক সময়। তো এই জন্য লেখতে হয় কি জন্য? যে ওরা যাতে করে আপনাদেরকে তুচ্ছ তাচ্ছিল করতে না পারে। আচ্ছা আচ্ছা, ওই বিক্রি হয়েছে বলেই তো পুলিশ পাঁচ, ওই পুলিশ বসে আছে পিছন, দেখেন ওরা যে শোনো পরিচয় কি। হ্যাঁ ঠিক আছে, এগুলো পুরান কথা, যুগে যুগে চোর কি করে যখন পালাইতে পারে না, লোকে ধাওয়া করছে তখন চোরও কি বলে, তখন চোরে বলে চোর চোর চোর। আসলে ইহুদি খ্রিস্টানদের দালাল তো এরা, এরা ইহুদি খ্রিস্টানদের দালালই করছে, ইহুদি খ্রিস্টানদের পক্ষে বক্তব্য দেয়, মানুষকে ইহুদি খ্রিস্টান হত্যা করছে, আর এরা সে হত্যার থেকে বদলা নিতে যখন যুবকরা তৈরি হয় তখন তাদেরকে ফিরিয়ে দেয়, নফসের জেহাদ, নফসের জেহাদ বলে জেহাদ থেকে ফিরিয়ে দিচ্ছে। এরকম ভাবে কলমের জেহাদ, কথার জেহাদ, এই সব কিছু বলে বলে মুসলিম যুবকরা যখন পুরা দুনিয়ার যুবকরা সচেতন হচ্ছিল, তখন এই যুবকদেরকে ধ্বংস করার জন্য মাঠে নেমেছে এই লোকগুলো। তাহলে ইহুদি খ্রিস্টানদের গোলামি কি আমরা করি না ওনারা করে? ইহুদি খ্রিস্টানদের গোলামি করলে আমার এই মশার কামড় কেন খেতে হবে এখানে বসে বসে? এখন আমাকেও বাসা ভাড়াও দেয় না, কি জন্য? কারণ জানে যে পুলিশ পাহারাদার সবসময় থাকে। তো কোন বাড়িওয়ালা চায় যে তার স্ত্রী সন্তান নামুক আর পুলিশে কি করুক? তাদের আত্মীয় স্বজনরা আসে তো জিজ্ঞেস করে, ভাই আপনি কে, কোথায় যাবেন? হ্যাঁ, ওই যে বাড়িতে আমি ছিলাম, বাড়িওয়ালার বাপ, বাড়িওয়ালার কথা বলেন না, বাড়িওয়ালার বাপ সে আসছে রংপুর থেকে, ওখান থেকে নিজের বাড়ি, তাকে একজনে জিজ্ঞেস করছে, ভাই আপনি কোথায় যাবেন, কার কাছে কেন যাবেন, জিজ্ঞাসাবাদ। এইরকম যদি পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে সেই বাড়ি সেই লোকের কেউ বাড়ি ভাড়া দেয়? এখন বুঝতে হবে যে আমরা ইসলামের কথা বলার কারণে নিজেদের সব কিছু ত্যাগ করতে, চাকরি খুঁজেছি সব, ওনাদের তো জানা আছে কমপক্ষে যে আমি কত টাকা বেতন পাইতাম, কোন বিলাসিতায় ছিলাম,

আলহামদুলিল্লাহ কাজে নামলে এরকম লোক থাকবে। বলছিলাম যে বিষয়টা যে আসলে দিন রক্ষার জন্য, দিন রক্ষার জন্য মুসলিমরা বাড়িঘর ত্যাগ করেছে, আত্মীয় স্বজন ত্যাগ করেছে, জীবন ত্যাগ করেছে, ইসলামকে বহাল রেখেছে, ইসলামকে ছাড় দিয়া মুসলিমরা নিজেরা আত্মরক্ষা করেছে। এটা দলীয় ভাবে হয় নাই, কেউ নাই ইসলামকে ছাড় দেওয়ার সুযোগ নেই। জি ওইটার তো কোড নাম্বার আমার জানা নেই, যে আপনার তো ইন্টারনেট সম্পর্কে আমার জানা নেই মনে হয়। তাহলে ইন্টারনেটে তবে একজন আর ওয়েবসাইটে একজন ঢুকতে পারে না, কারণ হচ্ছে সেখানে তার একটা কোড আছে, এই কোড নাম্বার জানা জানা এখানে আপলোড করবো কেমনি সেখানে? আমরা আমরা আমাদের আচ্ছা সুযোগ থাকলে আপনারা দিয়ে দিন, আসলে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ, চেষ্টা করবো। আচ্ছা তো বিষয়টা হচ্ছে এই, এটা তাহলে যারা এর সাথে জানা আছে একজন যোগাযোগ করবেন, আমি দলিলটা দিলে সহ লিখে দেবো, তার সুবিধা হবে। কারণ এই লোকগুলো দিয়ে একটা এমন জনগোষ্ঠী বিভ্রান্ত হচ্ছে যে জনগোষ্ঠী তাওহীদের পক্ষে, যে জনগোষ্ঠী যাদের পক্ষে, এখন সেই লোকগুলোকে বিভ্রান্ত করছে এরা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন দ্বীনের সহিহ জ্ঞান অর্জন করা এবং পূর্ণভাবে পরিপূর্ণভাবে ইসলাম অনুসরণ করার তৌফিক দান করেন। আমিন। যে যদি কারো কোনো প্রশ্ন থাকে খুব অল্প টাইমে, আমার একটু জরুরি কাজ আছে। কাদিয়ানিদের ছবি, এই গোলাম কাদিয়ানি, এই দেখেন কাদিয়ানিদের পঞ্চম খলিফা, কি সুন্দর পাখি দেখেন না, দাঁড়িয়ে কোনো পার্থক্য আছে? এইটা হইল গোলাম মোহাম্মদ কাদিয়ানির এখন পঞ্চম খলিফা। এই পঞ্চম ওই দেখছে, এটার নাম হইল কি যেন, মাসরুর, ওই বই বেটে গেছে, পাতলা বেটে গেছে, একটা বই আছে না, এখানে লেখা আছে সৈয়দনা, এই লেখা এখানে আছে সৈয়দনা আমিরুল মোমিনিন খলিফাতুল মাসিহ আল খামেস, খামেস মানে পঞ্চম, হযরত মির্জা মাসরুর আহমদ আলাইহিস সালাম, সংক্ষেপে আই লিখে দিচ্ছে আর কি, কর্তৃক লন্ডনের বাইতুল ফুতুহ মসজিদে প্রদত্ত 11-21 সেপ্টেম্বর 2012 এর জুমার খুতবা, এই খুতবাটা দিয়ে দিয়েছে এখানে, জুমার খুতবা আসলে দিয়েছে এখানে, জুমা পরে এরা। জি আহলে হাদিসের এর থেকে এক একজন বলে, হ্যাঁ আপনারা নতুন যারা আসেন তারা কিছু পুরাতন লেকচার শুনে তারপরে ভালো হবে। ফেকার বিষয়ে হাদিস কয়েক রকম আছে, হানাফিরা যেভাবে দুই রেখাতে বসে তার দলিল আছে, আহলে হাদিসদের কাছে এই হাদিসগুলো গ্রহণযোগ্য না, তারা বলেন যে না তিন রেখাত পড়া যাবে, পাঁচ রেখাত পড়া যাবে, সাত রেখাত পড়া যাবে, তবে যদি এরকম পড়ে সেক্ষেত্রে বৈঠক করা যাবে না। কাজে এটা একটা ফেকি বিষয়, এটা পুরাতন ইখতিলাফ, দুই রকম পক্ষে দলিল আছে। এখন আপনি বলেন সহি কোনটা, আমিও তো আমার মতো সহি বলবো, আমার কাছে এক্ষেত্রে ওদের মাত্রাটা সহি বেশি মনে হয় আহলে হাদিসদেরটা, বাকি হানাফিদেরটা একেবারে দলিল নাই তা বলা যাবে না। এক্ষেত্রে হানাফি আলেমদের কাছে আবার যান, তারা দেখাই দেবে না এইটা সহি। এখানে এই বিষয়গুলো ফেকিহ বিষয়, এইগুলো নিয়ে আমরা বাড়াবাড়ি করি না, আমাদের এই দৃষ্টিভঙ্গি নাই, যেহেতু আমরা একটা তাওহীদের আকীদা দাওয়াত দিই আর একটা জিহাদের দাওয়াত দিই। এক্ষেত্রে ফেকিহ বিষয় যদি কোনো ইখতিলাফ থাকে আমরা সেক্ষেত্রে মুস্তাসাহেল মানে ঢিল, এক্ষেত্রে আমরা বলি যে এক্ষেত্রে বাড়াবাড়ি করি না আমরা। একটা কথা, জি, বলা হচ্ছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের নবী, কিয়ামতের ময়দানে তার সুপারিশরা কেউ বেহেশতে যাবে না, এবং এও বলা হচ্ছে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বেহেশতে নারীদের সরদারি বানানো হবে, ইমাম আযান হুসেনকে বেহেশতে যুবকদের সরদার বানানো হবে, এগুলার দলিল কি? আচ্ছা দেখেন এই বিষয়গুলো এক একটা এক এক সাথে, এগুলো আসলে রহস্যজনক বিষয়। প্রথম জানি কোনটা বললেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কোরআনে আছে কোথাও? আচ্ছা সুপারিশ করা ছাড়া জানা যাওয়া যাবে না, তাই না? সুপারিশ আছে ওসাতুল মুমিনিনদের জন্য, কিন্তু আল্লাহর রাসূলের সুপারিশ ছাড়া কেউ যাবে না এই কথাটা ঠিক না, কারণ কোরআনে হাদিসই বলা আছে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল জান্না, যে লা ইলাহা ইল্লাল্লাহ সেটা কামিন করবে, একটা শর্ত আছে অন্য জায়গায় যে আন্তরিক বিশ্বাস নিয়ে যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তো সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। এখানে সুপারিশের শর্ত লাগানো হয় নাই। হ্যাঁ, সুপারিশ প্রয়োজন কার জন্য? ওসাতুল মুমিনিন, মুমিনদের মধ্যে যারা পাপী, কোন আমলের কারণে জাহান্নামে চলে গেছে অথবা জাহান্নামে চলে যাচ্ছে, তাদের জন্য সুপারিশ করা হবে। এবং এটার পক্ষে দলিল আছে, নবীরা সুপারিশ করবেন। যে সমস্ত মুমিনরা মুক্তি পেয়েছেন হিসাব নিকাশ থেকে, তারা সুপারিশ করবেন। কিন্তু দুনিয়াতে কোনো ব্যক্তি গ্রান্তি দিতে পারবে না যে সুপারিশ করবে। এটা কোরআনে বলা আছে, আয়াতুল কুরসিতে বলা আছে, মানদাল্লাযী ইস্তাউইন্দাহু ইল্লা বিইযনিহ। কে আছে এমন যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ব্যতীত রেখে? তাহলে আল্লাহর অনুমতি পাইলে সুপারিশ করা যাবে, কার জন্য? তাও কোরআনে বলা আছে, ওয়ালা ইস্তাউনা ইল্লা লিমানির তাদা, ওয়ালা ইস্তাউনা লিমানির তাদা, আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাদের জন্যই সুপারিশ করতে পারবে, নিজের ইচ্ছা মতো না। পিসাব ইচ্ছা করলে সুপারিশ করে নিয়ে যাবে না, সেটা না। যাই, সুপারিশকে আমরা বিশ্বাস করি। একটা উত্তর দিলাম, বাকিগুলো থাক, এইরকম অন্যগুলো একই অবস্থা। জি, এইটার উত্তর আগে দিয়েছি। আপনি কি আজকে আসছেন না আগেও ছিলেন? তাহলে আপনি জেনে নিন আগের থেকে। আর এটা বলে যাই, খুতবা তিনবার দিচ্ছি না, আগেরটা খুতবার অনুবাদ, মেম্বার থেকে সরে দিচ্ছি, তিন খুতবা দিচ্ছি না। এটা একটা ওয়াজ, এটা আজকেও একটু বলে দিলাম, এটা একটা ওয়াজ করা হয়, খুতবার অনুবাদ। অর্থাৎ যে খুতবা দেওয়া হয় সেই খুতবার অনুবাদটা আগে শুনিয়ে দেওয়া হয়, খুতবা দুইটাই, তিন খুতবা না। জি, ঠিক আছে, ঠিক আছে, ভালো কথা। আপনাকে আমি বলি, নবীর কাছে প্রত্যেক নবীকে পাঠানো হয়েছে তার জাতির ভাষায়। তাহলে কোরআনটাও তো রাসূলের ভাষায় আসছে, আমরা বাংলা কেন, আরবি কেন, বাংলা পড়ি, সূরা ফাতিহা বাংলা পড়ি নামাজে। এটা ওনার দলিল, এটা যুক্তি। দেখেন, যুক্তি দিয়ে আমি বলছি যে সহি যদি কোনো দলিল পাওয়া যায় বাংলায় খুতবা দেওয়ার, আমি একটা খুতবাই দেবো, সহি দলিল হতে হবে। ঘুরানো ফিরানো ধারা ফিরে এই কাজটাই করে, তাহলে আপনি ঘুরাইলে জায়েজ আর ওনারা ঘুরাইলে জায়েজ নাই, তার কেমন হলো এটা? আর এখন তাই কোথায় দলিল দিয়েছে, প্রত্যেক নবীকে পাঠানো হয়েছে তার জাতির ভাষায়, ঠিক আছে। তো প্রত্যেক নবীকে ভাষায় যার, এই জন্য আমরা বাঙালি বাংলা ভাষায় খুতবা দেবো, ঠিক আছে। তো এটা খুতবার বেলায় খালি প্রযোজ্য কেন? কোরআনে বেলায় আসবে, নামাজে যত সুরা পর্ব সব কিসে বাংলায় পড়বো, সুরা পর্ব বাংলায়, কেরাত পর্ব বাংলায়, এইগুলো হলো ল্যাংরা যুক্তি। জি, হ্যাঁ, হ্যাঁ, এইটা একটা সুযোগ আছে, ভালো কাছে প্রস্তাব করছেন, এইটা একটা সুযোগ আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা একটা ভালো কথা আছে যে অনুবাদটা আগে চলবে, তারপরে আবার আরবিতে সাথে খুতবা দাও। ওকে, ঠিক আছে, এটা আমরা চালু করতে পারি ইনশাআল্লাহ, ঠিক আছে। এটা লেখা আছে আমাদের কিতাবুদ দোয়া, কিতাবুদ দোয়া আছে না, কিতাবুদ দোয়ার মধ্যে এই চ্যাপ্টার আছে, হুবহু সব দেওয়া আছে, একেবারে দলিল সহ। আমার দেখেন, আলহামদুলিল্লাহ, আমাদের বাচ্চারা সবাই মুখস্থ করেছে। আমরা নামাজের বই লিখতেছি, বইটা লেখা হইলে ইনশাআল্লাহ প্র্যাকটিক্যাল দেখাবো। আর দলিল দিলে আমরা মাঠে নামতে অস্ত্র লাগে না। তো আপনারা আমাকে, আমি একটা কথা বলি, আপনারা আমার অবস্থানটা বুঝবেন, আমি আর অন্যান্য আহলে হাদিস আলেম এক না। আহলে হাদিস আলেমের বিরুদ্ধে আমাদের ওলামারা লাগবে না কেউ, কারণ তাদের দ্বারা কিছু আসে যায় না। আমি কোন ফ্যামিলির লোক, অর্থাৎ কোন পরিবেশ থেকে আসা, এটা বুঝতে হবে। আজকে মনে করেন এই যে লোকগুলো দেখেন সব হানাফিদের থেকে আসা, এই যে মুরব্বী কিসের আসা, সব হানাফিদের লোক, আরো অনেক মুরব্বী ছিল, এখন তারা চলে গেছে। তাহলে আমার দ্বারা যে কাজটা হচ্ছে সেটা অন্য পরিবেশে, এই কারণে আমার বিরুদ্ধে এই লোকগুলো খেপা বেশি। সেই কারণে আমি চাচ্ছি যে প্রত্যেকটা বিষয়ে যখন মুখ খুলবো দলিল সহ খুলবো, আগে কিতাব লিখে ছেড়ে দিব, এরপরে কি করবো এই বিষয়ে কাজ করবো ইনশাল্লাহ। চলছে কিতাব, সালাতে ভাবে বই লেখা হচ্ছে, এবং এটা শেষ হলে পরে ইনশাল্লাহ এই বিষয়গুলো আমরা আসবো ইনশাল্লাহ। জি, এটা একটা প্রস্তাব, যে প্রশ্ন যে এলএম শিক্ষার জন্য মাদ্রাসায় পড়া শিক্ষা কিনা শর্ত কিনা, না মাদ্রাসায় পড়া শর্ত না, তবে কোরআন হাদিস বুঝে এটা শর্ত। এখন দেখা যায় মাদ্রাসায় না পড়লে সে কোরআন সুন্নাহ ওইভাবে বোঝার কোনো উপায় নেই, কাজে মাদ্রাসায় পড়া শর্ত না কিন্তু কোরআন সুন্নাহ বোঝা শর্ত। এর কোরআন সুন্নাহ বুঝতে হইলে তো আপনাকে মাদ্রাসার যে কিতাব আছে সেগুলো পড়তে হয়, আপনি এলমে নাহু জানলেন না তা আপনি কিভাবে তর্জমা করবেন, আপনি সরফ জানলেন না, আপনি মান্তেক জানলেন না, আপনি ফাসাহাত জানলেন না, বালাগাত জানলেন না, তো কেমনে কি হবে? তো সেই জন্য আমরা বলি যে আলেম হওয়ার জন্য, আলেম হওয়ার জন্য এগুলো জানা জরুরি। হ্যাঁ, আপনি মাদ্রাসার একেবারে দাখিল আলেম ফাজেল এই ক্লাসগুলো পড়লেন না কিন্তু আপনি ঠিকই কেতাবি আলেম অর্জন করেছেন, তো সেক্ষেত্রে আপনি আলেম হতে পারেন, অসুবিধা নাই। এই কোর্সগুলো করা জরুরি না কিন্তু কিতাব সুন্নাহ যথেষ্ট আলেম অর্জন করা জরুরি। জি, ওহো, পরে ইচ্ছে করতে ফেলান না আপনি, ভুল হইলে মাফ। আল্লাহ রাসূল বলেছেন রুফে আন উম্মতের খতাওয়া নেসিয়ান, আমার উম্মতের ভুল ভ্রান্তি আল্লাহ মাফ করে দিবেন। আপনি কোরআনটাকে যথেষ্ট আদব করবেন আল্লাহর কালাম, এরপরে অজান্তে পড়ে যায় আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, দোয়া আল্লাহ তওবা করবেন, ঠিক আছে? জি, এটা তো ঠিকই আছে। এখন বিষয়টা হচ্ছে দেখেন, শিক্ষার জন্য স্তর থাকতে পারে, শিক্ষার জন্য ক্লাস তৈরি করা। আপনি বদরের যুদ্ধের সাহাবীদের ইতিহাস পড়েন, তিনটা গ্রুপে নাম দেওয়া হয়েছে, একটা হলো মুর্দিফিন, একটা মুনজালিন, একটা মুসাববিমিন। বদরের যুদ্ধে কয় গ্রুপ সাহাবী ফেরেশতা নাযিল হয়েছিল? তিন গ্রুপ, এক গ্রুপে 1000, এক গ্রুপে 5000, কোরআন আছে এগুলো। তো এখন যদি এজন্য ক্লাস হয়, এই ক্লাসগুলোকে আমরা একেবারে বেদাত বলতে পারি না, কারণ হচ্ছে যে সাহাবিদের মধ্যে সবাই এক স্তরে ছিলেন না। হ্যাঁ, এখন পরীক্ষা নিরীক্ষা আল্লাহ রাসূল করেছেন, সাহাবিদেরকে জিজ্ঞেস করতেন না? ওই যে দোয়াটা দেখেন না, আমার দোয়ার কিতাবের মধ্যে দেখে দিয়েছি, আল্লাহ রাসূল একজনকে দোয়া শিখাইলেন, তো দোয়ার মধ্যে ছিল আবে নবী ইকাল্লাযী আরসালতা, আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন বলো, সে বলল আবে রাসূল ইকাল্লাযী আরসালতা, নবীর জায়গায় রাসূল বলছো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, হয় নাই, চেঞ্জ করে বলো, তাহলে পরীক্ষা নেওয়া যায়। এখন বিষয়টা হচ্ছে এই যে এখন আমাদের সমাজে, হ্যাঁ, কেউ যদি কোরআন, এটা তো আমার সামনে, আপনি এই জন্য দেখেন লেকচারগুলো শুনবেন, আজকের লেকচারই আছে সেটি আমার এইখানে লেখা আছে, আমি আগামী জুমায় সালে এটা ক্লিয়ার করার চেষ্টা করব। আজগুলো অনেক বড় এই তো, মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিওয়াজহুল্লাহ, যে ব্যক্তি ওই এলেম, যে এলেম অর্জন করা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, ওই এলেম যদি কোনো ব্যক্তি অর্জন করে দুনিয়া অর্জন করার জন্য, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাম ইয়াজিদ আরাফাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাতি ইয়ানিরিহাহা, সে ব্যক্তি জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাইবে না। এটা আবু দাউদের 3666 নম্বর হাদিস, ইবনে মাজার 252 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 8457 নম্বর হাদিস, মিশকাত হাদিসটা আছে কিতাবুল ইলমে দেখে নেবেন। হাদিস পরিষ্কার বলা আছে মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ, যে ব্যক্তি ওই এলেম, যে এলেম আল্লাহর জন্য অর্জন করা হয়, সেই এলেমটা অর্জন করলো কি জন্য, লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিউসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া, সেটা অর্জন করেছে দুনিয়ার সামান্য সম্পদ অর্জন করার জন্য, চাকরি করার জন্য। লাম ইয়াজিদ আরাফাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাহ ইয়ানিরিহাহা, তাহলে সে ব্যক্তি জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। এখন এই জন্য নিয়া তাকে ঠিক করতে হবে যে আমি মাদ্রাসায় পড়লে কেন পড়ছি, কেউ যদি ওই উদ্দেশ্যে পড়ে তাহলে সে তো ওই যে এই হাদিস অনুযায়ী জাহান্নামের যাত্রী হবে, তার জন্য তার এই সুসংবাদ না। আমাদের এই বিষয়ে লেকচার আসতেছে, আলেমদের সময় এখন লেকচার আমরা প্রশ্ন করি না, কারণ আমার এর উপরে বেশিরভাগ লেকচার রয়ে গেছে, এই কয় বিষয়টাও করতে পারি না, তাহলে কত বিষয় আছে। আশা করি আপনাদের এই সমস্ত প্রশ্ন এসেছে, আলেমদের ভাগ আছে এখানে, হাদিস দুই পক্ষে আছে, আলেমদের মর্যাদাও আছে যেমন, আবার খারাপ আলেমদের সম্পর্কে হাদিস আছে, এই সবগুলো নোট করা আছে। এই বিষয়ে প্রশ্ন এখন করা দরকার নাই, এটা আগামী জোর পরে করবেন যদি কারো প্রশ্ন থাকে। জি জি, তো পিটানের জবাবে কি আছে? ওর সাথে হুজুর আমি একটা কথা যোগ করি, যে জামাতের যে রাজনীতিটা ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু ঠিক আছে? আরে মুশকিল আপনি বোধহয় আজকেই আসছেন। এইটা সম্পর্কে, এটা সম্পর্কে আমার এটা এক দুই কথা আসবে না, কারণ এটা বই আছে আমার উপর, এর উপর বই আছে আমার। ওই যে দিন ক্যামের সঠিক পথ বইটা আছে, বইটা পুরোটা পড়েন তারপর প্রশ্ন করেন, ঠিক আছে? আর এখানে যারা তার এই প্রশ্ন ক্লিয়ার আছে সবাই। আচ্ছা জি, গণতন্ত্রটা কুফুরি মতবাদ, আপনি সংক্ষেপ করে দিলাম, গণতন্ত্র একটা কুফুরি মতবাদ। কাজী রসুলের তরিকা বাদ দিয়ে কুফুরি মতবাদের মাধ্যমে ইসলাম কায়েম করার স্বপ্ন দেখা যাবে না। পরিষ্কার? জি, আপনার উত্তর হচ্ছে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, উত্তর আল্লাহর তাই। আল্লাহ বলছেন, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফস বিন্নাফস ওয়াল আইনা বিল আইনে, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, তো থাপ্পড়ের বদলে থাপ্পড়, এটা কি সব? হ্যাঁ জি, দেখেন আপনারা জামাত ইসলাম নিয়ে দল নিয়ে, একটা দল নিয়ে প্রশ্ন করা ঠিক হবে না, কারণ আমরা মৌলিক বিষয় নিয়ে কথা বলি, ঠিক আছে? মৌলিক বিষয় নিয়ে কথা বলি। আপনারা বলতে পারেন যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি কায়েম করা জায়েজ কিনা, ওই রাজনীতি করা জায়েজ কিনা, তাহলে আমি উত্তর দেব। আরেকটা বলেন কি? এখন যে তারা এটা, এটার জবাব আছে তাদের কাছে, তারা বলবে যে না আমরা তো আন্তর্জাতিক একটা জামাত, কাজী মুসলিম আমরা একটা মুসলিম জামা, অর্থাৎ জামাতের কথা বলা আছে ইসলামে, তো বলবে সেই যে ইসলামে মুসলিম জামাত আমরা, অসুবিধা কি? এটা নিয়ে আসলে হ্যাঁ, এখন যে এটা তারা ত্যাগ করে তারা সত্যি কথা কোরআন সুন্নাহর পথে চলে আসে এবং সেই প্রক্রিয়া তারা মুসলিম উম্মার ঐক্যবদ্ধ রশ্মিকে ধরে, আলহামদুলিল্লাহ, তো অসুবিধা নেই কিছু। আচ্ছা আসরের টাইমে তো আমরা আসর পড়ে নেবো এখনই। জি, আরে ভাই শোনেন শোনেন, আপনাদের এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো আপনাকে নতুন আসতেছেন নাকি? এই আপনারা একটু যারা নিয়ে আসেন খেয়াল করবেন, একে পড়াই নিয়ে আসবেন, যেটা নতুন আসতে প্রশ্ন করা যাবে না, এই নতুন এসে প্রশ্ন করে যেগুলো একশো বার উত্তর, যেগুলো আমি তো মানুষ, আপনাদের জন্য কষ্ট করে আসেন আমি সময় দিই, কিন্তু আমার খেয়াল রাখতে হবে যে আমি মানুষ, কথা বলার একটা লিমিট ই আছে। তো যাই হোক, এইগুলো আমার বই আছে, আমি বলে দিচ্ছি যে আকিদার ক্ষেত্রে যত আছে 450 প্রশ্ন উত্তর আছে এখানে, আপনি কটা প্রশ্ন করবেন? দিন ক্যামের সঠিক পথ, যত ফেরকা আছে সবগুলোর ব্যাপার লেখা আছে, পীরতন্ত্র বলেন, তাবলিগতন্ত্র বলেন, গণতন্ত্র বলেন, যত ফেরকা সবগুলোর উপরে লেখা আছে। এরপরে আপনারা যদি এই দেশে যত সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।